স্বপ্ন দেখে শুধু তোমার জন্য এখন কত স্বপ্ন দেখে যদি তুমি ভুলে যাও এমনে ব্যথা দাও যদি তুমি ভুলে যাও এমনে ব্যথা বাঁচবে না তো এ জীবন শুধু তোমার জন্য এখন কত স্বপ্ন দেখে মন শুধু তোমার জন্য এখন কত স্বপ্ন Thank you.